الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين واصبر فإن الله لا يضيع أجر المحسنين سورة هود 112 থেকে 15 আয়াত যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে হীন হায়াতে বাঁচিয়ে রেখে রমজান মোবারকের রহমত ও বরকত থেকে বঞ্চিত না করে সুস্থ হালে এর মাগফিরাতের সুযোগ গ্রহণের জন্য মসজিদে আজকে যা সকাল থেকে বৃষ্টি হচ্ছিল যদি ওইরকমই এখানে শুরু হয়ে যেত আমরা মসজিদে আসার সুযোগ পেতাম কিনা আল্লাপাক ভালো জানে যে আল্লাপাক আমাদেরকে মসজিদে আসার এবং রমজান মোবারকের এই জুমায় অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন সেই সঙ্গে রমজান মোবারকের অগণিত স্বভাব লাভে ধন্য করেছেন সে আল্লাপাকের উদ্দেশ্যে আসন অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে যিনি কওমের পদস্খলনে সর্বদা চিন্তাক্লিষ্ট থাকতেন হেরা গুহাতে মাসের পর মাস ইতিকাফে থেকে আল্লাহর কাছে প্রার্থনা করতেন হে আল্লাহ জাতি এই অধঃপতিত জাতিকে কীভাবে উন্নতির সোপানে নিয়ে যাওয়া যায় তুমি আমাকে পথ দেখাও দীর্ঘ ছয় মাস থেকে তার কাছে বারবার স্বপ্ন আসতে থাকে যেটাই তিনি স্বপ্নে দেখতেন পরদিন সকালে মিসলা ফালাকে সোবা প্রভাত সূর্যের স্পষ্ট কিরণের ন্যায় তিনি তার সত্য বলে দেখতে পেতেন এমনি করে করে দীর্ঘ ছয় মাস পর হঠাৎ করে নাজিল হয়ে গেল ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক। সত্যের সন্ধান আল্লাহ তাকে দিলেন, বুঝিয়ে দেওয়া হল যে মানুষকে পরিবর্তন করার দ্বিতীয় কোনো ঔষধ নাই তার লক্ষ্য পরিবর্তন ছাড়া। মানুষ যখন সব কিছু দুনিয়াবী লক্ষ্য নিয়ে কাজ করবে সে পদস্খলিত হবেই, যখন তার লক্ষ্য ঘুরিয়ে আল্লাহমুখী করা হবে তখনই সে সত্যিকারের মানুষে পরিণত হবে। এই লক্ষ্য পরিবর্তন করার নির্দেশনা তিনি লাভ করলেন হেরা গুহাতে রমজানুল মোবারকের এই এই পবিত্র মাসে। এই লক্ষ্য পরিবর্তন করার ফলে মানুষের মধ্যে যে মানবতা ফিরে আসে, শয়তান প্রতি মুহূর্ত সেখানে তাকে লক্ষ্যচ্যুত করার চেষ্টা করে। শয়তান ওই প্রতিজ্ঞা নিয়েই জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিল। তো মানুষকে আল্লাহর পথে ধরে রাখা কঠিন ব্যাপার। তাকওয়ার অনুশীলনের জন্য রমজান আসে, কিন্তু তাকওয়ার উপরে নিজেকে দৃঢ় রাখা কঠিন ব্যাপার। কিভাবে রাখা যায় এ বিষয়ে আল্লাহ পাক সূরা হুদের এই চারটি আয়াতে অন্তত ছয়টি দিক নির্দেশনা আমাদেরকে দান করেছে। এগুলো মনে রাখতে পারলে আমরা হয়তো আমাদের নিজেদের নফসকে নিয়ন্ত্রিত রাখতে পারবো, শয়তানের খপ্পর থেকে মুক্ত থাকতে পারবো এবং তাকওয়ার অনুসরণের মাধ্যমে আল্লাহর পথে দৃঢ় থাকতে পারবো। আল্লাহ তার রসুলকে বলছেন, অর্থাৎ আমাদেরকে বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেভাবে নির্দেশ দান করা হয়েছে তার উপরে তুমি দৃঢ় থাকো। অমান তাবা মাআকা, এবং তোমার সঙ্গে যারা তওবা করেছে কুফরি থেকে শিরক থেকে তৌহিদে ফিরে এসেছে সেসব মুসলমানদের জন্য আমার একই নির্দেশ, যেভাবে তোমাকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তার উপরে ফাস্তাকিম, দৃঢ় থাক। ওয়ালা তাতগাও ইন্নাহু বিমা তাআমালুনা বাসীর, সীমা লঙ্ঘন করো না, কারণ তোমরা যা করছো আল্লাহ সবই দেখছেন। একটি আয়াতে দুটি দিক নির্দেশনা, তিনটি নির্দেশনা আসে গেল। পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তারকানু ইলাল লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, যারা জালেম তাদের দিকে ঝুঁকো না, তাদের কাছে যাওয়া তো পড়বে ওদিকে ঝোঁকাও যাবে না, কঠিন ব্যাপার। জালামদের সঙ্গে ওঠা বসা করো না, এটা না বলে বলা হচ্ছে জালামদের দিকে ঝুঁকো না। কি হবে তাহলে? তামাশা কুমন না, আগুন তোমাকে স্পর্শ করবে, অর্থাৎ জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে। আমালা কুমিন দুনিল্লাহ মিন আউলিয়া সুম্মালা তুনসার, মনে রেখে দিও আল্লাহর কাছ থেকে বাঁচানোর জন্য কোনো বন্ধু তুমি পাবে না এবং তুমি আদৌ সাহায্যপ্রাপ্ত হবে না। অতএব কোনো জালেমের দিকে মাথা ঝুঁকিও না, অন্তর ঝুঁকিও না। তৃতীয় আয়াত, ওয়া আকিমিস সালাতা তারাফায়ে নাহার ওয়া যুলাফা মিনাল লাইল, দিনের দুই প্রান্তে সালাত সঠিকভাবে কায়েম করো এবং রাত্রির একটি অংশ দিনের, অর্থাৎ পূর্বাহ্নে ফজরের সালাত, অপরাহ্নে জোহর আসরের সালাত, রাতের একটি অংশে মাগরিব ও ইশার সালাত। রাত্রি শুরু হয় সূর্যাস্তের পর থেকেই, প্রথমার্ধে মাগরিবের সালাত, এরপরে গিয়ে রাত্রি যত গভীর হয় তত ভালো ইশার সালাত। এগুলো না করলে তাকওয়া টিকে থাকবে না। সুন্দর ব্যাখ্যা দেওয়া হচ্ছে, ইন্নাল হাসানাতে, নিশ্চয় নেকির কাজসমূহ, ইউজ হেবনা সাইয়াতে, পাপসমূহকে বিদূরিত করে। এই যে পাঁচক্ত সালাত আমরা আদায় করব, এর মাধ্যমে আমরা এর মধ্যে যত সগিরা গুণাগুলো করব আল্লাহ সব দূর করে দেবেন, ব্যাখ্যা দিয়ে দেওয়া হচ্ছে। ذلك ذكر للذاكرين এটা স্যারের উপদেশ তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করে। চতুর্থ আয়াত, ওয়াসবির ফাইনাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, তুমি ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ পাক কোনো সৎকর্মশীলের সৎকর্ম বিনষ্ট করেন না। এই চারটি আয়াতে মোট ছয়টি উপদেশ আছে। এক, আল্লাহর নির্দেশের উপরে দৃঢ় থাকা। যদি আমি মনে করি আল্লাহর এই নির্দেশের চাইতে আমার বিবেক অনেক ভালো, কেন আমাকে অহেতুক রাত্রিবেলা ঘুম থেকে উঠে কষ্ট করে সালাত আদায় করতে হবে, ওযু গোসল করতে হবে, এমনিতেই তো আমি ভালো মানুষ, কল্প তো আমার সাফ আছেই, যখন কল্প নষ্ট হবে আমি পাপ কাজ করব, তখন আমি সালাত আদায় করব, নিয়মিত কেন করতে হবে? আমি আমার যুক্তিকে প্রাধান্য দিয়ে আল্লাহর নির্দেশকে অগ্রাহ্য করলাম, এটা হবে না। যেটা বলা হয়েছে এর উপরে দৃঢ় থাকতে হবে। মুসল্লি কারা, এ বিষয়ে সুরে মারাজে ব্যাখ্যা আসছে, ইল্লাল মুসাল্লি আল্লাযীনাহুম ফি সালাতিহিম দাঈমুন, মুসল্লি তারাই যারা তাদের সালাতে নিয়মিতভাবে আদায় করে। দাঈম মানে সবসময় নিয়মিত, শুধু সালাত আদায় করা একদিন বা দুদিন করলেই যথেষ্ট হবে না, নিয়মিত যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে করতে হবে। যত নেকির কাজ, যত নির্দেশ এবং নিষেধ এসেছে আল্লাহর পক্ষ থেকে, সবগুলো যথাযথভাবে পালন করাকেই বলা হয় কামা উমরতা, যেভাবে তোমাকে আদেশ দেওয়া হয়েছে। দুই নম্বর, তওবাকারী সাথীদের সঙ্গে সঙ্গবদ্ধ থাকা। যারা তওবা করেছে আল্লাহর পথে ফিরে এসেছে, আপনি তাদের সাথে বন্ধুত্ব করবেন, তাদের সঙ্গে থাকবেন, এটা অন্য আয়াতে আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন, অকুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, এটা দিয়ে প্রমাণ হয় দুনিয়াতে মিথ্যাবাদী থাকবে, আল্লাহ বিরোধী লোক থাকবে। আপনি ঐক্যের নাম করে সবার সঙ্গে জগা খিচুড়ি করবেন, এটা চলবে না। আপনার সঙ্গে বন্ধুত্ব হবে তাদেরই, যারা তওবা করেছে আল্লাহর পথে ফিরে এসেছে তারাই, কারণ আলমারু মাআমান আহাব্বা, কিয়ামতের দিন ওই ব্যক্তির সঙ্গে থাকবেন যিনি দুনিয়াতে তাকে মহব্বত করতেন। যারা দিনদার বান্দাদের সাথে মহব্বত করেছেন, কিয়ামতের দিন তারা একত্রে থাকবেন, আর যারা বেদিনদের সঙ্গে মহব্বত করেছেন তারা বেদিনদের সঙ্গে থাকবেন। ফিরাউন হামান কারণ তারা যে আকিদায় বিশ্বাসী ছিল, ওই আকিদার উপরে যারা চলছেন তারা তাদের সঙ্গে থাকবেন। এ বিষয়ে সালাত রসুল আমরা ব্যাপক হাদিস দিয়ে দিয়েছি, পড়ে নেব। তিন নম্বর, সীমালঙ্ঘন না করা, ওলা ততঘন, সীমালঙ্ঘন করা হলো সবচেয়ে কঠিন পাপ। সীমা বলতে কি বোঝে? আমরা যেসব আইনকানুন তৈরি করি এটাই কি সীমা? না, বাংলাদেশে প্রায় একটা কথা শোনা যায়, আদালত অবমাননার শাস্তি। আদালত যেন আল্লাহর ওহী, একটা মানুষ একটা সিদ্ধান্ত দিলেন, সেটা যদি ভুল হয় অন্য কারো বলার থাকবে না, সমালোচনাও করা যাবে না, কিছু বললেই জেল খাটতে হবে। অথচ আল্লাহর বিধান অবমাননা প্রতি মুহূর্তে মানুষ করে যাচ্ছে, এর কোনো শাস্তি নাই। আমাদের একজন মাননীয় মন্ত্রী লতিফ সিদ্দিকী, আব্দুল লতিফ বলা উচিত, তাকে লতিফ সিদ্দিক বলে পরিচয় হয়ে গেছে, লতিফ তো আল্লাহ আর ও তো আব্দুল লতিফ। এই ভদ্রলোক বলে দিলেন নিজের মন গড়া আইন, আমি তো জামাত ইসলামের বিরোধী বটেই, তবলিগ জামাতেরও বিরোধী, আর এই যে হজ করে মুসলমানরা সেরে অর্থের অপচয় করে, এরা বছরে একদিন মক্কা এসে খালি পয়সা, দেশের পয়সা এখানে এসে নষ্ট করে, এতে কোনো প্রোডাকশন নেই, সেরে রিডাকশন আছে। আর এটা কেন হয়েছে আপনারা জানেন? মোহাম্মদ যখন দেখলেন আমি তো ধর্ম একটা প্রচার করে দিলাম, মুশকিল হলো মক্কা তো কোনো ফসল হয় না, খাবে কি এরা, তাই তিনি বুদ্ধি বের করলেন সব মুসলমানরা বছরে একদিন এসে মক্কায় তোমরা হজ করবা, যাতে মক্কার লোকেরা ওই হজের মৌসুমে যে ইনকাম হবে ওই ইনকাম সারা বছর তাদের চলে। বলুন জানে, এই জন্য নাকি তিনি হজের বিধান জারি করেছিলেন। এই বক্তৃতা করার পরে স্বভাবতই মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে, শুধু বাংলাদেশের মুসলমানরা না, পৃথিবীর সকল প্রান্তে যেখানেই মুসলমান আছে নিঃসন্দেহে এটাতে সবাই দুঃখ পেয়েছে। সেজন্য আমাদের অত্যন্ত সুচতুর গভর্নমেন্ট খুব গরম গরম বক্তব্য রাখলেন, প্রেসিডেন্ট সদস্য পদ খারিজ করলেন, এমপি পদ খারিজ করলেন, মন্ত্রী পদ খারিজ করলেন, বলে দিলেন তার সঙ্গে আমাদের সরকারের কোনো সম্পর্ক নাই। সরকার ভালো করে বোঝে বাঙালি হল ঝোঁকলা জাতি, ঢেউ উঠলে আবার নেমে যায়। আপাতত ঢেউটা থামিয়েনি, ঢেউ থেমে গেল, দেখা গেল খুব সুপরিকল্পিতভাবে তিনি হঠাৎ এসে হাজির হয়ে গেলেন ঢাকা এয়ারপোর্টে, সেখান থেকে আবার দুদিন পরে এক ধানমন্ডি থানায় যে হাজির দিলেন, ওসি সাহেব খুব চমৎকারভাবে তাকে সসম্মানে জেলখানায় পাঠিয়ে দিলেন, যাতে মিছিল করার হইচই করার সুযোগ কেউ না পায়। হ্যাঁ বেটা, মন্ত্রী জেলে গেছে, এটাই বাঙালি খুশি। হ্যাঁ, অত্যন্ত চমৎকারভাবে তিনি আবার জেল থেকে বেরিয়ে এসেছেন, এখন তিনি দিব্য ঘুরে বেড়াচ্ছেন, কিছুই বলার এখন নাই। যে যা খুশি আল্লাহর বিরুদ্ধে বললুক, সমস্যা নাই, আদালতের বিরুদ্ধে বললেই আদালত অবমাননার দায়ে তাকে শাস্তি ভোগ করতে হবে, আল্লাহর বিরুদ্ধে বললে শাস্তি হবে না। আমরা বলি মুসলমানের দেশ, মুসলমানের সরকার কেমন মুসলমান, এটাই কি যথেষ্ট নয় বোঝার জন্য? হজ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম, তাই না? স্তম্ভের বিরুদ্ধে যে কথা বলে তার কোনো শাস্তি হবে না। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করেন, মোবাইলেও যদি করেন, ইন্টারনেটেও যদি করেন, তাহলে 7 বছর যান, আর এদের কিছুই হয় না। আমরা যেন মিছিল না করিস, তাই সরকারের বড় মাথা ব্যথা। পুলিশ বাহাদুররা ঘুরে আসে, রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, এরা মিছিল করে কিনা? মিছিল মাটির উপরে আমরা করি না, আমাদের অন্তর্বেদনা আল্লাহর কাছে পেশ করি। যে আল্লাহ ওই সিদ্দিকী সহ সিদ্দিকের আশ্রয়দাতা সবগুলাকেই এক কোন শব্দে ধ্বংস করে দিতে পারেন। প্রতি জমেই আমরা দোয়া করি, আখজুল মান খাজালা দীন মুহাম্মাদিন ওয়ালা তাজআলনা মিনহুম, আপনারা বলেন আমিন, তাই না? হে আল্লাহ, তুমি ধ্বংস করো, লাঞ্ছিত করো ওই লোকদেরকে যারা তোমার দীনে মুহাম্মাদকে লাঞ্ছিত করে। আল্লাহ, তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো না। অবশ্যই ওই সিদ্দিকী সাহেব এবং তার আশ্রয়দাতা গভর্নমেন্ট লাঞ্ছিত হবেই হবেই হবেই, যেহেতু তারা আল্লাহকে লাঞ্ছিত করেছে। হজকে লাঞ্ছিত করা মানে আল্লাহর বিধানকে লাঞ্ছিত করা, কোনো অবস্থায় সে ক্ষমা পেতে পারে না। আমরা 16 কোটি মুসলিম জনতা কশৃঙ্খলতাকে ক্ষমা করিনি, করব না, আল্লাহ পাকও নিঃসন্দেহে তাকে ক্ষমা করবেন না। যারা তাকে আশ্রয় দিচ্ছেন তারা সাবধান হন, এই পাগলের বংশধর থেকে নিজেদেরকে বাঁচান। একটা অমুসলিম মন্ত্রী নানকিং, তিনি পর্যন্ত বলে ফেলেছেন উনি হলেন বয়স্ক প্রতিবন্ধী, আর একজন মন্ত্রী বলেছে ওর পাগলের বংশধর। যে কটা সিদ্দিকি আছে ওই গোষ্ঠীতে সবগুলোই পাগল, কেউ সিকি পাগল, কেউ 50% পাগল, কেউ 70% পাগল, কেউ 90% পাগল, ও সবাই পাগল। এত কিছু বলার পরও আমার সরকার নির্বিকার, কি চমৎকার হয়ে তাকে বাঁচিয়ে নিয়ে আসলো। আল্লাহ বলছেন বলা তা তো গাও, খবরদার সীমালঙ্ঘন করো না। ওই ব্যক্তি সীমালঙ্ঘন করেছে, ওই ব্যক্তির আশ্রয়দাতারাও সীমালঙ্ঘন করেছে, ওরা এখন কিন্তু আল্লাহর বিধানের সামনে পড়ে গেছে, দেখি আল্লাহ তাদেরকে কতক্ষণ সহ্য করেন। আমরা খালি দোয়া করবো আল্লাহ তুমি কোনো ইসলামের শত্রুকে তুমি ছাড় দিও না, যেই হোক না কেন। 4 নম্বর, জালেমদের প্রতি আগ্রহশীল না হওয়া। যারা জুলুম করে, আপনাদের একটা ভালো ধারণা আছে আল্লাহ গফুর রহিম, আল্লাহ সবাইকে ক্ষমা করে দিন, রামান নবী সবাইকে ক্ষমা করেছে, অর্থাৎ আপনার পরে যতই মারুক যতই জুলুম করে আপনি কিছুই বলতে পারবেন না। আপনি উদার মানুষ, আপনি নেতা মানুষ, আপনি সবাইকে ক্ষমাই করবেন, নেতার কাজ খালি ক্ষমাই করা, এইসব যুক্তি ইসলামের ক্ষেত্রে চলে না। আল্লাহর বিধান থেকে ডাইনে বায়ে বিচ্যুত হলে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, পরিষ্কারভাবে নিষেধ রয়েছে। একজন লোক বেদাত করবে, আপনি তার সঙ্গে খাতির গিরি জিলেবি খাবেন? একজন শিরিক করবে, যেহেতু আপনি আত্মীয় মানুষ, অতএব তার শিরিককে আপনি বরদাস্ত করবেন? হবে না, ঝোঁকাও যাবে না, তার বাড়িতে বসে খাওয়া দাওয়া পরিবর্গ, তার দিকে তাকানোও যাবে না। হ্যাঁ, জুলুম জালেম করে যাচ্ছে, আমাকে জুলুম প্রতিরোধের ক্ষমতা নেই, আমি ধৈর্য ধারণ করব, কিন্তু কখনো অন্তর থেকে বা জবান থেকে বা মাল দিয়ে বা হাত দিয়ে তাকে আদৌ কোনো সহযোগিতা করব না। এটাই হলো বাঁচার পথ, কারণ আল্লাহর নির্দেশ আল্লাহ তার কোনো এলাল্লাদিনা জালামু, যারা জুলুম করে তাদের থেকে হে মোহাম্মদ, হে মোহাম্মদের সাথীরা, তোমরা ঝুঁকো না, ঝুঁকে পড়ো না। এই আয়াতের ব্যাখ্যা অত্যন্ত চমৎকারভাবে রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, ওটা আমার বলতে লোভ সম্বরণ করতে পারছি না, এত সুন্দর কথা উনি বলেছেন। ওহাজা ইবনে কাসির বলতেন, ওহাজা কাউলুন হাসান, চমৎকার ব্যাখ্যা, কি সেটা? কল ইবনে আব্বাস, লা তামিলু ইলাল্লাযিনা যালামু ওয়া লা তাস্তাইনু বিয-যালামা ফাতাকুনু কাআন্নাকুম কদ রাদীতুম বিবাকী সানিয়াতিহিম। আল্লাহ বলছেন, তোমরা জালেমদের দিকে ঝুঁকো না, তোমরা তাদেরকে সাহায্য করো না, তাদের কোনো জালেমকে, জালেমা মানে বহু বচন, কোনো জালেমকে সাহায্য করো না। ফাতাকুনু কাআন্নাকুম কদ রাদীতুম বিবাকী সানিয়াতিহিম, তাহলে তুমি তাদের কর্মের সহযোগী হিসাবে গণ্য হবে। ঠিক বলেনি? সুন্দর কথা না? তুমি তাদের কর্মের উপরে সন্তুষ্ট আছো, এটাই প্রমাণিত হবে। অতএব হে মানুষ সাবধান, চার নম্বর, নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এবং তাহাজ্জুদ সালাত আদায় করা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ارايتم لو ان النهر بباب احدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقي من درنه شيء؟ সাহাবা কেরাম কোন জিজ্ঞেস করছেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি নদী প্রবাহিত হয় আর তুমি যদি সেই নদীতে প্রতিদিন পাঁচবার গোসল করো, তাহলে কি তোমার দেহে কোনো ময়লা থাকে? সবাই বলল, থাকে না। قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا, এটাই হলো উদাহরণ পাঁচ ওয়াক্ত সালাতের, এর মাধ্যমে আল্লাহ পাক তোমাদের ভিতরকার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে থাকে, সুবহানাল্লাহ বিহামদিহি, দূর করে দিয়ে থাকে। গুনাহ তো আসলে হয় অন্তরে, বাহ্যিকটা হয় পরে। কলুষিত অন্তর নিয়ে যত সুন্দর আপনি ইবাদত করেন, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। অন্তরকে পরিচ্ছন্ন করাই হলো তাকওয়ার প্রধান কাজ। অতএব সাবধান, ইয়ামহুল্লাহ বিল খাতায়, যখন সালাতে দাঁড়াবেন কীভাবে দাঁড়াতে হবে, কীভাবে সালাত আদায় করতে হবে, হাদিসে জিবরিল তার জাজ্জলমান প্রমাণ। দাইহাতুল কলবি প্রখ্যাত সাহাবি, তার রূপ ধারণ করে একদিন জিবরিল আলাইহিস সালাতুসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বসেছিলেন। তখন অন্যান্য সাহাবিগণও ছিলেন, যার মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেও ছিলেন। আসনাদ রোগ বাতাইয়ে বে রোগ বাতাইয়ে, এমন কাছে এসে বসলেন যে আল্লাহ রসুলের দুই হাঁটুর সঙ্গে তিনি দুই হাঁটু মিলিয়ে দিয়ে বসলেন। তারপরে আল্লাহ রসুলকে একটা একটা প্রশ্ন করছেন, মাল ইসলাম আমাল ইমান, ইসলাম কি, ইমান কি, এহসান কি, তিনটা প্রশ্ন করলেন, জবাব দিলেন। এবার বললেন, কেয়ামত কবে হবে? তখন আল্লাহ রসুল জবাব দিচ্ছেন, মাল মাসউল আনহা বি আলা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি প্রশ্নকারীর চেয়েতে অধিক অবগত নহেন। তখন তিনি কেমন আলামতগুলি বললেন, ওয়ান্তারাল হুফাত আল উরাত আল আলাত আর ইয়াশাহ ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান, যারা কখনো পায়ে জুতা দিত না, যাদের দেহে কখনো কাপড় ছিল না, এবং যারা মাঠে ছাগল দুম্বা চড়িয়ে বেড়াতো রাখাল, অর্থাৎ নিম্ন স্তরের লোকেরা, এত তো আলো না ফিল বনিয়া, বিরাট বিরাট বিল্ডিংয়ের ইমারতের মালিক হবে, জেনা ব্যবচারী এত হবে, দাসী তার মনিবকে প্রসাব করবে, সর্বত্র ব্যভিচার প্রসার লাভ করবে। এগুলা কেয়ামতের কিছু আলামত বলে দিলেন। এহসানের ব্যাখ্যা কি? তিনি বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করো এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে মনে রাখো তিনি তোমাকে দেখছেন। এই দৃঢ় বিশ্বাস নিয়ে যদি আমরা সালাতে দাঁড়াতে পারি তাহলে ওই সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে ফায়সা কাজ থেকে এবং অপছন্দনীয় কাজ থেকে দূরে রাখবে। যদি ওই আকিদার বিশ্বাস নিয়ে আমি দাঁড়াতে না পারি, সেরেফ রুকু সেজদার দিকেই খেয়াল করছি কিন্তু আমি যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি এই বিশ্বাস হারিয়ে যাচ্ছে, ওই সালাত কবুল হবে না। আমরা অনেক বেশি বেশি সুন্নত ওয়াজিবাতের দিকে খেয়াল করি, এটা ঠিকই আছে, এটা করতেই হবে, কিন্তু আপনার মন মানসিকতা যদি আল্লাহর দিকে না থাকে তাহলে এই সালাত কবুল হবে না। কেয়ামতের দিন যখন আল্লাহর আর আল্লাহর সায়ার নিচে সায়া প্রাপ্ত হবেন শাস্ত্রের লোক, তার মধ্যে একজন তো উনি আছেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে একাকী আল্লাহর ইবাদত করে আর দুই চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হয় এমন মানুষ কোথায়? আল্লাহর ভয়ে যে কাঁদে, রসুলের ভাষায় ও তার পক্ষে জাহান্নামে যাওয়া অনুরূপ অসম্ভব, যেমন গরু দুধ পুনরায় বাটে প্রবেশ করা অসম্ভব। সুবহানাল্লাহ, দেখুন দারুণ ব্যাপার না? অন্য জায়গায় আসছে হাত্তা এলেজাল জামাল ফি সামিল খিয়া, সূচের সূক্ষ্ম ছিদ্রের মধ্যে যেমন উট প্রবেশ করা সম্ভব নয়, আল্লাহর ভয়ে যারা কাঁদে তাদের পক্ষে জাহান্নামে প্রবেশ করা ঠিক অনুরূপ সম্ভব নয়। অতএব আমাদেরকে সবসময় আল্লাহর ভয়ে ভীত হয়ে সালাত আদায় করতে হবে। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা সদা সর্বদা আল্লাহর অস্তিত্বকে ভয় পায় তাদের জন্য আল্লাহ পাক দুটি করে জান্নাত রেখে দিয়েছেন, একটি নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে পূর্ণ আল্লাহ ভীতির সাথে সালাত আদায় করার তৌফিক দান করুন। যদি এটা করা যায় তাহলে ইউযহিবুন্নাস সাইয়্যাত, আল্লাহ বলছেন তোমার সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। মাজতুনিবাল কাবায়েরও হাদিসে ব্যাখ্যা আসছে, যতক্ষণ তুমি কবির গুনাহ থেকে বিরত হবে, কবির গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। সালাত আদায় সগীরা সব গুনাহ মাফ হবে, কিন্তু কবির গুনাহ যদি গুনাহ যদি আমরা করি সেটা তওবা না করা পর্যন্ত ক্ষমা হবে না আল্লাহর কাছে। ধরুন আপনি অন্য জমি ফাঁকি দিয়েছেন, কবির গুনাহ না, তার কাছ থেকে ক্ষমা নিতে হবে এবং তার যেটা ফাঁকি দিয়েছেন ওটা তাকে ফেরত দিতে হবে, এরপরে নিজে অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ধরুন আপনি কখনো কোনো মদ খেয়েছেন বা চুরি করেছেন বা অনুরূপ কোনো কঠিন পাপ করেছেন, ব্যভিচার করেছেন, নিজস্ব পাপ এটা, আপনি ওখান থেকে তওবা করলেন চিরদিনের মতো, আর ওই কাজ করবেন না, সঙ্গে সঙ্গে অনুতপ্ত হবেন এবং লজ্জিত হবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। আপনি হয়তো বহুদিন সালাত আদায় করেননি, এটা হাক্কুল্লাহ, শুরু করলেন, আল্লাহ ক্ষমা করো আমাকে, পিছনে শয়তানের কুহকে পড়ে অনেকদিন সালাত আদায় করিনি, আজকে আবার শুরু করলাম, আমি যেন এর উপর টিকে থাকতে পারি, তুমি আমাকে ক্ষমা করো এবং আমাকে টিকে থাকার তৌফিক দাও। এই মন মানসিকতা নিয়ে যদি কেউ আমরা সালাত শুরু করতে পারি, তওবা করতে পারি, ওই তওবা কবুল হবে। বান্দার সঙ্গে বান্দার পাপ ক্ষমা পেতে গেলে আল্লাহর কাছে মোট তিনটা শর্ত রয়েছে, একটা হক্কুল্লাহ, তিনটা শর্ত হক্কুল ইবাদ, চারটি শর্ত আল্লাহর হক, সালাত, সিয়াম, হজ, যাকাত করেননি এবং করছেন, তওবা করেছেন, তিনটে শর্ত পূরণ করবেন। এক, আমি আর ওই অন্যায় কাজ করব না। দুই, অন্যায় কাজ করেছি বলে আমি অনুতপ্ত। তিন, আমি এই নেকির কাজের উপরে টিকে থাকবো, দৃঢ় থাকবো। আর যদি বান্দার হক নষ্ট করেন তাহলে এই তিনটার সঙ্গে বান্দার হকটা যোগ হবে, বান্দার যে হকটা নষ্ট করেছেন সেটা তাকে ফিরিয়ে দিতে হবে। মনে পড়ে পিছনের দিকের কথা, বিখ্যাত সাহাবী আব্দুল ইবনে মাসউদ, তাকে একজন লোক ফতোয়া চেয়ে বলল, হে আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী, আমি বিয়ে করার সময় শাশুড়িকে দেখিনি, বিয়ের পরে দেখি আমার বউয়ের চেয়ে শাশুড়ি অত্যন্ত সুন্দরী, তো আমি কি বউ বাদ দিয়ে শাশুড়িকে বিয়ে করতে পারবো? উনি বললেন, লাভ আছে, এটা কী আসে, যদি বউয়ের সঙ্গে তো মিলন হয়নি, সমস্যা কি? উনি নিজের কেয়াসপির কথাটা বললেন, এরপরে উনি মদিনায় গিয়েছিলেন। উনি কুফার রাজস্ব কর্মকর্তা ছিলেন, কুফা এবং ইরাকের মধ্যে। মদিনায় গিয়ে সাহাবিদের সঙ্গে এই ফতোয়ার কথা বললেন, আমি তো এই ফতোয়া দিয়েছি, এটা কি ঠিক হয়েছে? সব সাহাবিরা বললেন, না, তোমার তো ফতোয়া ভুল হয়েছে, শাশুড়ি তো মায়ের মতো, তার সঙ্গে তো পুনরায় বিয়ে করা যাবে না জামাইয়ের সাথে। বলে ও তো মিলন করেনি স্ত্রীর সাথে, তাতে কি আছে? ওটা হয়নি, ঠিক হয়নি, ভুল হয়ে গেছে আপনার। ইবনে মাসউদ ফিরে এলেন কুফাতে এবং সকল মানুষকে পাবে কোথায়? ও তো ইন্টারনেটে যুক্ত নাই। ঢোল দিলেন বাজার মধ্যে ঢুকে, নিজে চিৎকার দিয়ে বলতে থাকলেন, হে অমুক, যে ব্যক্তিকে আমি এই ফতোয়া দিয়েছিলাম, যদি তুমি এই লোকজন মধ্যে থাকো তা শুনে রাখো, আমার এই ফতোয়া ভুল হয়ে গিয়েছিল, তুমি তওবা করো, তোমার শাশুড়িকে তালাক দাও। লোকেরা বলছে, কবে ফতোয়া দিয়েছেন? সে লোক বেশি আছে না মরে গেছে, খবর নাই। বলে আমি কি করব, আমি পাচ্ছি না, তা কি করব? আল্লাহর কাছে বলতে পারবো, আমি চেষ্টা করেছিলাম, আল্লাহ যেন এই খবরটা তার কানে পৌঁছে দেয়। দেখেন, একেই বলে তওবা। আপনি পত্রিকায় আমার বিরুদ্ধে গীবত লিখছেন, মিথ্যা তোহমত দিয়ে লিখেছেন, যদি আপনি সত্যিকার অর্থে তওবা করতে চান কোনো সাংবাদিক ভাই, তাহলে তার উচিত হবে ভুল যে তিনি করেছিলেন ভুলটা পুনরায় ওই একই পত্রিকায় লেখা, যে আমি অমুক সময় অমুকের বিরুদ্ধে এই ভুল অন্যায় অসত্য তথ্য উপস্থাপন করেছিলাম, তাতে তিনি যেমন তার পক্ষে এটা মানহানিকর হয়েছে, আমি আজকে ভুল বুঝতে পেরেছি, আমি তওবা করছি, তিনি অনুরূপ ছিলেন না। যদি তিনি পুনরায় ওই পত্রিকার মাধ্যমে ভুল স্বীকার করেন, এরপরও দেখা হলে ওই ব্যক্তির সঙ্গে ভুল স্বীকার করেন, অথবা আল্লাহর কাছে ক্ষমা চান এবং আর কখনোই এ কাজ করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হন, তাহলেই তার তওবা কবুল হবে, তার আগে না। অতএব সাবধান, এই যুগটা এত কঠিন যুগ হয়ে গেছে, কথা বলার সঙ্গে সঙ্গে রেকর্ডাররা রেকর্ডে ধরে নেয়, মানুষ জোশে অনেক সময় অনেক কথা বলে, যদি ওটা ইন্টারনেটে চলে যায় সারা দেশে হইচই পড়ে যায়। অনুরূপভাবে পত্রিকায় লেখালেখি হচ্ছে, রসুলের জমানায় লেখালেখি ছিল না, ইন্টারনেট ছিল না, মাইক ছিল না, টেপ রেকর্ডার ছিল না, অনেকটা ভালো ছিল। আর এখন একটা ভুল বললেই সারা দুনিয়া ভুল হয়ে যায়, আর এই জন্য এখন তওবাকে ঘন ঘন করতে হবে, ভুল হয়ে গেলেই আবার পুনরায় তওবা করে ওই ইন্টারনেটে বক্তব্য রাখতে হবে, নাহলে কিন্তু আপনার ভুল মাফ হবে না, শুধু আল্লাহর কাছে তওবা চাইলে হবে না। এরপর আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ইল্লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। তারপরে মারাত্মক কথা বলে দিচ্ছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, হে চাদরাবৃত, ওঠো, দাঁড়াও, রাত্রিবেলায় কিছু অংশ ছাড়া, অর্ধেক রাত্রি অথবা এক তৃতীয়াংশ রাত্রি আল্লাহর ইবাদতে রত হও। এটা কখনকার আয়াত? ইকরা বিসমিল্লাহ নাজিল হওয়ার কিছুদিন পরের আয়াত। তোমার উপরে আমি একটা গুরুভার ন্যস্ত করব, সে গুরুভারটা কি? সমাজ পরিবর্তনের গুরুভার। কবি বলেন, বায়ু প্রবাহকে ফিরিয়ে নেওয়া সম্ভব, নদীর স্রোতকে ঘুরানো সম্ভব, কিন্তু তার চেয়ে তো বেশি অসম্ভব একটা পথভ্রষ্ট জাতিকে আল্লাহর পথে ফিরিয়ে আনা। কথা ঠিক বলেনি? সেই গুরুবার, হে মোহাম্মদ, তোমার উপরে আমরা নাজিল করবো, ইন্না সানুলকি আলাইকে আকাউলান সাকিলা। এর আরেকটি ব্যাখ্যা রয়েছে, যায়েদ ইবনে সাবিত বলছেন, একদিন হঠাৎ ওহী নাজিল হল, সেই সময় আল্লাহ রসুল আমার উরুর উপরে উরু দিয়ে বসেছিলেন, এমন চাপ দিলেন যে মনে হলো আমার উরুর হাড্ডি ভেঙে যাবে। মাহাশা সিদ্দিকা বলছেন, তখন ওহী নাজিল হতো, প্রচণ্ড শীতের মধ্যে তার দেহ ঘেমে জামা ভিজে যেত। এটাও কিন্তু সাকিরার অন্যতম ব্যাখ্যা, এটা হলো বাহ্যিক কষ্ট, আর আসল বিষয়টি হলো ভ্রান্ত সমাজকে আল্লাহর পথে ফিরিয়ে আনার কষ্ট, যে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি এই পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত হয়েছিলেন, অসংখ্য অপবাদে তিনি অপবাদগ্রস্ত হয়েছিলেন, প্রায় ১৩ বার তিনি হত্যার সম্মুখীন হয়ে জীবন ফিরে পেয়েছিলেন। মৃত্যুর একদিন আগেও পর্যন্ত তাকে যুদ্ধ করার জন্য বাহিনী প্রেরণ করতে হয়েছে। সারা জীবনটা তিনি ছিলেন সংগ্রামী জীবন। একটাই কারণ আল্লাহ আগেই বলে দিয়েছেন, দেখো হে মোহাম্মদ, ইন্না সারালকি আলাইকা কাওলান সাকিলা, সত্তর তোমার উপরে আমরা নাজিল করব অত্যন্ত ভারী একটা বস্তু। সে ভারী বস্তু তিনি পরে বুঝতে পারলেন। এর আগেও তিনি শুনেছিলেন ওয়ারাকা ইবনে নওফালের কাছে যখন বলেছিলেন তিনি, তোমার কাছে যে ফেরেশতা এসেছে এই ফেরেশতা মূসার কাছেও এসেছিল, আর এই ফেরেশতা যার কাছে যায় সমাজ তার শত্রু হয়ে যায়। এমন কোন নবী দুনিয়াতে আসেনি সমাজ তার শত্রু হয়নি। হে মোহাম্মদ, তোমার বংশের লোকেরা তোমাকে একদিন মক্কা থেকে বহিষ্কার করে দিবে। এগুলো দিয়ে প্রমাণিত হয় সমাজ সংস্কারের দায়িত্ব যারা গ্রহণ করেছেন তাদের জীবনটা বড় কষ্টের জীবন হবে। তাদেরকে সান্ত্বনার জন্য একমাত্র পথ হল নৈশ ইবাদতে অভ্যস্ত হওয়া, তাহাজ্জুদ সালাতে রীতিমতো অভ্যস্ত হওয়া। সাহাবায়ে কেরাম রীতিমতো রাত্রি সালাত আদায় করতেন। আমরা তারাবি পড়ি, নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু মহব্বতের সঙ্গে ধীরে ধীরে যদি পড়া যেত কতই না ভালো হতো। অধিকাংশ তারাবি স্রেফ উঠা বসার মধ্যেই পরিণত হয়ে গেছে। অধিকাংশ হাফেজ ভুল তেলাওয়াত করেন, দ্রুত তেলাওয়াত করেন, মুসল্লি বুঝুক আর না বুঝুক, কারণ মুসল্লিদের ঘুম পড়ে, চাকরি থাকে না। অত মুসল্লিদের মানসিকতা পরিবর্তন করা উচিত। এসেছেন আল্লাহর ইবাদতের জন্য। মনে রাখতে হবে আমার রসুল রাত্রি দশটার দিকে শুরু করতেন, সাহরির আগ পর্যন্ত একটানা তারাবি পড়েছেন যে তিন দিন, এত লম্বা তারাবি তিনি পড়েছেন যা তুলনা করা যায় না। আমাদের তো সর্বসাকল্যে এসা তারাবি মিলে দেড় ঘন্টা, তাতে মুসল্লি অর্ধেক চলে যায়। তাহলে আপনারা কীভাবে মনে করতে পারেন যে আমরা জান্নাতের অধিকারী হব? এরপরেও বান্দা দুর্বল, যদি আল্লাহ ক্ষমা করেন এটাই আমাদের জন্য বড় পাওয়া হবে, ক্ষমা না করলে কিছু বলার নাই। এরপরে আল্লাহ পাক বলছেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাই লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া ত্বায়ফাতু মিনাল্লাযীনা মা'আক। দেখেন সব জায়গায় সংগঠন, তোমার প্রভু জানেন যে তুমি রাত্রের অর্ধাংশ বা এক তৃতীয়াংশ জেগে থাকো, ও ত্বায়ফাতু মিনাল্লাযীনা মা'আক, এবং তোমার সাথে আর এক দল। বেনামাজি কোনো ব্যক্তি যারা জীবনে সালাত আদায় করে না সে কখনোই আপনার সংগঠনের সদস্য হতে পারে না। এর মধ্যে উন্নত মানের সাথী তিনি যিনি নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করেন, যিনি ইতিকাফ করেন। আমরা এবার সারা সংগঠনের সর্বত্র সার্কুলার দিয়ে দিয়েছি, তোমরা বিশ রমজান থেকে ইতিকাফ থাকার চেষ্টা করো সাধ্যমতো, যার সম্ভব যার পক্ষে, এবং চারিদিকে ইবাদতের একটা ধরনের পরিবেশ তৈরি হয়, তাহলে সমাজ আস্তে আস্তে পরিবর্তন হবে। সবসময় দেখলাম ঢাকাতে আশ্চর্য হয়ে গেলাম যে মগরিবের পরেও পর্যন্ত এক বড় বড় শপিং মলগুলা যে সমস্ত নানা রঙে সাজানো হয়েছে, সেখানে দেখলাম বিদেশি নর্তকীদের এনে নাচ গান করানো হচ্ছে প্রকাশ্যে, রাস্তাতে গাড়িতে বসে দেখা যাচ্ছে, আর সমস্ত মানুষ ছেলেরা পর্যন্ত ওদের সঙ্গে নাচতেছে। রমজান মোবারকের এই পবিত্র রাতটাকে পর্যন্ত এরা জাহান্নামী রাতে পরিণত করে ফেলেছে। বিভিন্ন জায়গাতে এখন পর্যন্ত হাউজি জুয়া আনন্দ মেলার নামে কয়েকটা জেলায় এখনো চলছে। ধন্যবাদ দিতে হয় রাজশাহী বালাদেরকে, এরা অন্তত রমজান মোবারককে সম্মান করে বন্ধ করেছে। যদি আবার তোমরা ঈদের পর শুরু করে দাও তোমাদের গজব কিন্তু বন্ধ হবে না, আল্লাহর পক্ষ থেকে গজব আবার আসবে। রমজানের রাতটাকে ইবাদতের রাতে পরিণত করতে হবে, তাহলেই তো বান্দা ভালো হবে। আমরা পারলাম না করতে, আল্লাহ আমাদের ক্ষমা করুন। এরপরে ছয় নম্বর শিক্ষা আসছে এই আয়াতগুলিতে, ওয়াসবির, বিপদে সবর করা এটাও সবর, অন্যায় কাজ থেকে বিরত থাকা এটাও সবর, আর ন্যায় কাজের উপর দৃঢ় থাকা এটাও সবর। এই তিনটি সবরের মধ্যে শ্রেষ্ঠ সবর হচ্ছে ন্যায় কাজের উপর দৃঢ় থাকা, টিকে থাকা। বাপ মরে গেছে, পাবেন না, কান্নাকাটি করলেন, দুঃখ পেলেন, তারপর আস্তে আস্তে ভুলে গেলেন, পায়ে গুঁতো লেগেছে, হাড্ডি ভেঙে গেছে, খুব ব্যথা লেগেছে, ডাক্তারের কাছে গেলেন, আস্তে আস্তে চিকিৎসা হয়ে গেল, সবর করলেন, শেষ হয়ে গেল। কিন্তু সালাতের উপরে, জাকাতের উপরে, ন্যায় কাজের উপরে টিকে থাকা বড় কঠিন, এটাকে বলে আহসান। অন্যায় থেকে বিরত থাকা এটা হল হাসান, আর বিপদের ধৈর্য ধারণ করা এটা সাধারণ সবর। আমাদের উচিত হল আসসাবর আল্লাহ তা আল্লাহর আনুগত্যের উপরে দৃঢ় থাকা। এ প্রসঙ্গে একটা হাদিস শোনালে যথেষ্ট হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসালি কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহা জালাল ফারাশ ওয়া হাযি দাওয়াব আল্লাতি তাকাউ ফিন নার একাহানা ওয়া জালা ইহাজুজু হুন্না ইয়াগলিবনাহু ফায়াতাকাহামনা ফিহা ফানা আখিযুন বিহুজাজিকুম আনান নার ওয়ান্তুম তাকাহামুনা ফিহা রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার তুলনা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি এক জায়গায় আগুন জ্বালল এবং সেই আগুনে যত কীট পতঙ্গ ঝাঁপিয়ে পড়ল, আর ওই যিনি আগুন জ্বেলেছেন উনি আবার এই কীট পতঙ্গগুলো হটিয়ে দিচ্ছেন যে আমি আগুন জ্বেলেছি শীতে আগুন পোহানোর জন্য, তোরা এসে এখানে মরিস কেন, ও চেষ্টা করছে হয় নাকি বুঝলে। এবার আল্লাহ রাসূল বলছেন ও আনা আখিযুন বিহুজাজিকুম মিনান নার, আমি হলাম তোমাদেরকে ওই আগুন থেকে বাঁচানোওয়ালা, টেনে ধরানোওয়ালা। তোমরা আগুনে ঝাঁপ দিচ্ছ, আমাকে ডিঙিয়ে যেয়ে আগুনে ঝাঁপ দিচ্ছ, আর আমি তোমাদের কোমর ধরে করে টানছি, বাবা যেও না যেও না, আগুনে ঝাঁপ দিও না, ওখানে গেলেই তুমি পুড়ে মরবে। ওই আগুন যিনি জ্বেলেছেন তিনি যেমন কীট পতঙ্গকে রক্ষা করতে পারছেন না, আমিও তেমনি তোমাদেরকে বারবার চেষ্টা করে ধরে রাখতে পারছি না। অতএব বাবার সাবধান, জান্নাতের পথ খুবই খোলা, খুবই সহজ, আর জান্নাতের পথ খুবই কঠিন, বেঁচে থাকার চেষ্টা করো। রাওয়াহুল বুখারী। আর একটা হাদিস শুনেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসালুই কামাসালি রাজুলিন বানা দারান, আমার তুলনা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা গৃহ নির্মাণ করল, ওয়াজালা ফিহা মাদুবাতান বাসা দাঈয়াত, অতঃপর তিনি সেখানে খানা পিনার ব্যবস্থা করলেন এবং একজন আহ্বানকারীকে আহ্বায়ক হিসেবে লোকজনকে ডাকতে পাঠিয়ে দিলেন। ফমান আজাবাত দাঈয়া দাখালাত দার, যে ব্যক্তি ওই আহ্বানকারীর আহ্বানে সাড়া দিল সে ব্যক্তি ওই গৃহে প্রবেশ করল এবং দস্তারখান থেকে খানা পিনা খেলে উত্তম মানের খানা, আর যে ব্যক্তি ওই আহ্বানকারীর দাওয়াতকে প্রত্যাখ্যান করলো সে ব্যক্তি গৃহে প্রবেশ করতে পারল না এবং খেতেও পেল না। কালু কালুকে একদল শ্রেষ্ঠ এসে এই উদাহরণ বর্ণনা করছেন, তো আল্লাহর রাসূল ঘুমিয়েছিলেন, তারা বলল আর দারো আল জান্নাহ, ওই গৃহটি হচ্ছে জান্নাত। অদ্দাই মোহাম্মদ, আর আহ্বানকারী ব্যক্তি হলেন মোহাম্মদ। ফমান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মাদের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল। ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ, আর যে ব্যক্তি মুহাম্মাদের অবাধ্যতা করল সে আল্লাহর অবাধ্যতা করল। মুহাম্মাদুন ফারাকুম বাইনা নাস, মুহাম্মাদ হচ্ছে মানুষের মধ্যে পার্থক্যকারী মানদণ্ড। আসল টাকা নকল টাকা এখন ভেজাল টাকা নাকি বাজার ভর্তি হয়ে গেছে, এই বাছাই করার জন্য কষ্টি পাথর আছে। মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মুহাম্মাদ হচ্ছেন কষ্টি পাথর, মানুষের মধ্যে যাচাই বাছাই তার মাধ্যমেই হবে। যে ব্যক্তি তার আনুগত্য করবে সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যে ব্যক্তি তার অবাধ্যতা করবে সে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করবে। অনেক অসুস্থ মস্তিষ্কের মানুষ বাংলাদেশে এখন আছে, তারা বলে আমরা কোরআন মানব হাদিস মানব না। মুহাম্মাদ কি কোরআন নাকি? ওনার বক্তব্যগুলোকে হাদিস নয়? আল্লাহ বলছেন মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, কোরআনুন ফারাকুম বাইনান নাস বলা হচ্ছে না, মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস। মুহাম্মাদ হচ্ছে মানুষের মধ্যে মানদণ্ড, তার প্রতিটি কথা এবং কর্মই হচ্ছে আমাদের জন্য অনুসরণীয়। কোরআন তার উপরে নাজিল হয়েছে, কোরআনই বলেছে ওমা আতাকুম রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, আমার রসুল তোমাদের যা নির্দেশ দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো। অর্থাৎ কোরআন তাকেই মানদণ্ড বানিয়েছে, হাদিসও তাকে মানদণ্ড বানিয়েছে, আর আমরা তাকে মানদণ্ড বলতে চাচ্ছি না, এটা বড় দুর্ভাগ্যের বিষয়। যদি কেউ সত্যিকার অর্থে জান্নাত পেতে চান, অবশ্য তার আগেই লক্ষ্য নির্ধারণ করুন, আপনি আসলেই জান্নাত চান না জাহান্নাম চান। যদি জান্নাত চান তাহলে অবশ্যই আপনাকে কোরআন ও সহিহ হাদিসের অনুসারী হতে হবে, অর্থাৎ কোরআন আল্লাহ এবং তার রসুলের আনুগত্যশীল বান্দা হতে হবে। আর এই ছয়টি অভ্যাস যদি গড়ে তুলতে পারি তাহলে হয়তো বা আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করে তাকওয়ার উপরে দৃঢ় রাখবেন। এই ছয়টি অভ্যাস আমি আপনাদের আবার মনে করিয়ে দিই, সহজে যেন ভুলে না যায়। এক নম্বর হলো এই, আল্লাহর নির্দেশের উপরে দৃঢ় থাকা, আল্লাহ এবং তার রসুলের নির্দেশের ডাইনে বেয়ে যাবেন না। দুই, তওবাকারীদের সাথীদের সঙ্গে থাকা, অন্যদের সঙ্গে সংগঠন করা যাবে না, আত্মীয়তা করা যাবে না, দলাদলি করা যাবে না, যারা তওবাকারী আপনি বুঝেন তাদেরকে, তাদের সঙ্গে থাকবেন। তিন নম্বর, সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা বলতে কোরআন এবং হাদিসের যে সীমা, ওই সীমা, ওই সীমা লঙ্ঘন করা যাবে না। চার নম্বর, জালেমদের দিকে ঝুঁকে পড়া যাবে না, যারা জালেম করে সমাজে আপনারা সব জানেন কারা জালেম, এই জানার জন্য কোনো ব্যাখ্যা লাগবে না, তাদের দিকে ঝুঁকেও পড়াও যাবে না, বন্ধুত্ব তো পরিমরুক। পাঁচ নম্বর, নিয়মিত পাঁচ অক্ত সালাত আদায় করা এবং রাত্রিকালীন ইবাদত করা, সারা বছর খালি তারাবি না, কিন্তু চেষ্টা করি যাতে আমরা আমাদের গোনা থেকে মাফ পেতে পারি এবং আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ছয় নম্বর, সবর করা। আপনি যখনই নেকির পথে আসবেন তখন দুষ্টরা আপনার বিরুদ্ধে জুলুম করবে, যখনই হকের পথে আসবেন দুষ্টরা আপনাকে ছাড়বে না, লুতকে ছাড়েনি, কোনো নবীকে ছাড়েনি, আপনাকে ছাড়বে না, মারবে, জেল খাটাবে, গালি দিবে, সবর করবেন। যদি পারেন তাহলে আপনার জন্য জান্নাতের দুয়ার খোলা আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ছয়টি গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আকুল কৌলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।